Book 2 17 17 في البيت বাড়ির চারপাশে বাড়ির চারপাশে هنا بيتنا আমাদের বাড়ি এখানে আমাদের বাড়ি এখানে فوق يوجد السقف উপরে ছাদ تحت يوجد القبو নিচে তল ঘর توجد حديقة خلف المنزل বাড়ির পেছনে একটা বাগান আছে বাড়ির পেছনে একটা বাগান আছে لا يوجد شارع امام المنزل বাড়ির সামনে কোনো রাস্তা নেই বাড়ির সামনে কোনো রাস্তা নেই توجد اشجار بجوار المنزل বাড়ির পাশে অনেক গাছ আছে বাড়ির পাশে অনেক গাছ আছে هنا شقتي এখানে আমার অ্যাপার্টমেন্ট এখানে আমার অ্যাপার্টমেন্ট هنا المطبخ والحمام এখানে রান্নাঘর এবং বাথরুম এখানে রান্নাঘর এবং বাথরুম هناك غرفة المعيشة وغرفة النوم ওখানে বসবার ঘর এবং শোবার ঘর ওখানে বসবার ঘর এবং শোবার ঘর باب المنزل مغلق সামনের দরজা বন্ধ আছে لكن النوافذ مفتوحة কিন্তু জানালাগুলো খোলা আছে কিন্তু জানালাগুলো খোলা আছে اليوم الجو حار আজকে গরম পড়ছে আজকে গরম পড়ছে نذهب الآن إلى غرفة المعيشة আমরা বসবার ঘরে যাচ্ছি আমরা বসবার ঘরে যাচ্ছি هناك يوجد صوفة وكنبة এখানে একটি সোফা এবং আরাম কেদারা আছে এখানে একটি সোফা এবং আরাম কেদারা আছে تفضل واجلس অনুগ্রহ করে বসুন অনুগ্রহ করে বসুন هناك يوجد كمبيوتري ওখানে আমার কম্পিউটার আছে ওখানে আমার কম্পিউটার আছে هناك جهازي الستيريو ওখানে আমার স্টিরিও আছে ওখানে আমার স্টিরিও আছে التلفزيون جديد تماما টিভি সেটটা একেবারে নতুন টিভি সেটটা একেবারে নতুন